জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল আমার, জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল, ফুলের বুকে সেই ওলের বাসি আজ কোথায় গেল আমার, জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল। স্বপ্ন ভরা সেই গান আজ কেন হলো অবসান, হায় স্বপ্ন ভরা সেই গান আজ কেন হলো অবসান, সেই দুটি কথা ভালোবাসি কোথায় গেল আজ কোথায় গেল আমার, জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল। ব্যথা ভরা তিথিতে মন আমার ভরে আছে স্মৃতিতে, না পাওয়ার ব্যথা ভরা তিথিতে ভাই বাসর ভরা সেই ফুল হলো কাটার আঘাতে যেন ভুল, বাসর ভরা সেই ফুল হলো কাটার আঘাতে যেন ভুল, সেই মিলন মালার বকুল রাশি কোথায় গেল আজ কোথায় গেল আমার, জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল।